أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া যখন কিয়ামত ঘটিবে লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইয়ার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না খাফিযাতুর রাফিয়া ইয়া কাহাকো করিবে নিচ কাহাকো করিবে সমুন্নত ইদা রুজ্জাতিল আরযু রাজ্জা যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়িবে ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধূলিকণায় এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল এবং বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল আর অগ্রবর্তী গণেই তো অগ্রবর্তী উহারাই নৈকট্য প্রাপ্ত নিয়ামতপূর্ণ উদ্যানে বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে এবং অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে স্বর্ণ খচিত আসনে উহারা হেলান দিয়া বসিবে পরস্পর মুখোমুখি হইয়া তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা পান পাত্র পূজা ও প্রস্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা লইয়া সেই সুরাপানে তাহাদের শির পীড়া হইবে না তাহারা জ্ঞান হারাও হইবে না এবং তাহাদের পছন্দ মতো ফলমূল আর তাহাদের স্পিত পাখির গোস্ত লইয়া আর তাহাদের জন্য থাকিবে আয়াতলোচনা হুর সুরক্ষিত মুক্তা সদৃশ তাহাদের কর্মের পুরস্কার স্বরূপ সেখানে তাহারা শুনিবে না কোন অসার অথবা পাপ বাক্য সালাম আর সালাম বাণী ব্যতীত আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল তাহারা থাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ কাঁদি ভরা কদলী বৃক্ষ সম্প্রসারিত ছায়া সদা প্রবহমান পানি ও প্রচুর ফলমূল যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধ হইবে না আর সমুচ্চ শয্যা সমূহ উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে উহাদেরকে করিয়াছি কুমারী সোহাগিনী ও সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল উহারা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে কৃষ্ণ বর্ণ ধূম্রের ছায়ার لا بارد ولا كريم যা শীতল নয় আরামদায়ক নয় إنهم كانوا قبل ذلك مترفين ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ বিলাসে وكانوا يصرون على الحنث العظيم এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون আর উহারা বলিত মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা এবং আমাদের পূর্বপুরুষগণ বল অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে ثم إنكم أيها الضالون المكذبون أتبر هي ببرانت أشيكر كاريرا لآكلون من شجر من زقوم تمرا أبشر يهار كوري بجاكم بريكه هيتي فمالئون منها البطون إبن وغادر تمرا ودر پنن كوري بي فشاربون عليه من الحميم পরে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানি আর পান করিবে তৃষ্ণার্ত উষ্ঠের ন্যায় কিয়ামতের দিন ইয়াই হইবে উহাদের আপ্যায়ন আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে উহা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যা তোমরা জানো না ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টি সম্বন্ধে তবে তোমরা অনুধাবন করো না কেন أفرأيتم ما تحرثون তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি أأنتم تزرعونه أم نحن الزارعون তোমরা কি উহাকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون আমি ইচ্ছা করিলে ইহাকে খড়কুটায় পরিণত করিতে পারি তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি বরং আমরা ঋত সর্বস্ব হইয়া পড়িয়াছি তোমরা যে পানি পান করো তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো না আমি উহা বর্ষণ করি لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না أفرأيتم النار التي تورون তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো তা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আমি শপথ করিতেছি নক্ষত্র রাজির অস্তাচলের অবশ্যই ইহা এক মহা শপথ যদি তোমরা জানিতে নিশ্চয়ই ইহা সম্মানিত কুরআন ফি কিতাবিম মাকনুন যাহা আছে সুরক্ষিত কিতাবে لا يمسه إلا المطهرون جهارا پوتو پوبیترو تهارا بتیتو انو کیهو تار سپرش کرنا تنزيل من رب العالمين يا جاغوت شمير پرتی پالکر نکوٹ ہوئیتے عبتیرینو أفبهذا الحديث أنتم مدهنون تبو کی تمر ای بانے کے تچھو گنن کری بے وتجعلون رزقكم أنكم تكذبون ایبن تمر مِتْثَ روپتی تمہ در اپجیب کریا لئیا چھو فلولا اذا بلغت الحلقوم پرنتو کیانو نوائے প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকাইয়া থাকো আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর কিন্তু তোমরা দেখিতে পাও না তোমরা যদি কর্তৃত্বাধীন না হও তবে তোমরা উহা ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয় তবে তাহার জন্য রইয়াছে আরাম উত্তম জীবন উপকরণ ও সুখদ উদ্যান আর যদি সে ডান দিকের একজন হয় তবে তাহাকে বলা হইবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি কিন্তু সে যদি সত্য অস্বীকারী ও বিভ্রান্তদের অন্যতম হয় فنزل من حميم তবে রইয়াছে আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা وتصلية جحيم এবং দহন জাহান্নামের إن هذا لهو حق اليقين ইহা তো ধ্রুব সত্য فسبح باسم ربك العظيم অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো